الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دنيا نيوم আছে যে দামি জিনিসের সাথে বেদামি জিনিস যোগ হলে লাগলেও বেদামি জিনিসের দাম দামি হয়ে যায় দামি সেগুন কাঠ দিয়ে ফার্নিচার বানায় তার পিছনে পার্টেক যায় সাধারণ কাঠ তারপর তার দাম একই রকম হয়ে গেল কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছ থেকে উম্মতের জন্য বড় হাদিয়া হাদিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের ব্যাপারে বারবার এরশাদ করেছেন যে আমি এই কোরআনের অধীনে কিছু মানুষকে সম্মানিত করি আবার এই কোরআনের কারণে কিছু মানুষকে আমি লাঞ্ছিত করি কোরআন আল্লাহ তাআলার কাছে বড় দামি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো বৃদ্ধ মানুষকে এবং কোরআনের ধারক বাহক যে কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি করে না শিথিলতা করে না তাকে এবং ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করল সেজন্য স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করল আল্লাহ তাআলা নিজের সাথে কোরআনের ধারক বাহকের সম্মানকে মিলিয়ে দিয়েছে কোরআনের একটা সম্মান, কোরআনের সাথে একটা বেদামি মানুষও যদি মিলে যায় তা বেদামি মানুষটা তো কোরআনের কারণে দাম বেড়ে যায়। কোরআনের সংস্পর্শ, কোরআনের সংস্পর্শ কি জিনিস? কোরআনকে মহব্বত করে, এটাও একটা কোরআনের সংস্পর্শ। কোরআনের হুকুম যতটুক পারে ততটুক মানার চেষ্টা করে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, কোরআনের মজলিসকে মূল্যায়ন করে, এগুলো সব কোরআনের সাথে সম্পর্কের একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সংস্পর্শে, কোরআনের মহব্বতে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছে। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কৃত আয়াত সূরাতুন নিসার 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি অনেক লম্বা। আয়াতের তরজমা হল, ইহুদিদের মধ্যে থেকে কিছু লোক যারা ছয় স্থান থেকে তাদের কথাকে বিচ্যুতি করে, সরায় যায় এবং বলে, আমরা শুনেছি কিন্তু আমরা অবাধ্য হলাম। হে নবী, আপনি শোনেন না শোনার মতো, এবং আপনি রয়ালিনা আমাদের প্রতি লক্ষ্য রাখেন, জিব্বা বাঁকা করে দিনের প্রতি নিন্দা করে বলে। আল্লাহ তাআলা বলেন, যদি তারা বলতো যে আল্লাহ, হে নবী, আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করতেছি, আপনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন, এটা তাদের জন্য কত ভালো হতো। তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করে এবং তাদের মধ্যে খুব কম সংখ্যকই আল্লাহর প্রতি ঈমান আনবে। ধারাবাহিক আলোচনা চলতেছিল যে ইহুদি নাসারারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিভিন্নভাবে কষ্ট দিত, সেই কষ্টের কিছু বিবরণ উপরের আয়াতগুলোতে গিয়েছিল। তারই সূত্র ধরে আয়াত, এই আয়াতে ইহুদি সম্প্রদায়ের কিছু কুস্বভাব, আল্লাহ রসুলকে যে তারা কষ্ট দিত তার একটা চিত্র আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তুলে ধরে। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে একটা নির্দিষ্ট কারণে। এক ইহুদি, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মুখ ইনিয়ে বিনিয়ে কথাকে বিকৃতি করে আরবি একটা শব্দ বলে, রাইনা, আরবি শব্দ। এই শব্দটার দুইটা অর্থ, একটা অর্থ হলো আপনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন, আর একটা অর্থ হলো হে আমাদের রাখাল। দুইটা অর্থ হওয়াতে যখন কেউ তাকে ধরবে সে বলবে, আমি তো বলছি যে আমাদের প্রতি লক্ষ্য রাখেন, আবার সে তার সাথী বন্ধু ইহুদিদেরকে বলবে, আমি মোহাম্মদের টিপকেরি করছি, তাকে আমি রাখাল করছি। এভাবে একটা সূত্র ধরে, একটা বাহানা ধরে এভাবে সে বলতো দিনের প্রতি টিপকেরি করে। এটার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতো যে তোমরা আমাদের কথা শোনো, আমার কথা শোনো এবং আনুগত্য করো। তারা বলতো যে শুনলাম এবং অমান্য করলাম। আল্লাহ তাআলা এর উত্তরে বলেন, প্রতি উত্তরে বলেন, হাই, তারা যদি এ কথা বলতো যে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, এবং হে নবী আপনি আমাদের প্রতি লক্ষ্য রাখেন, রাইনা শব্দ না বলে ওয়ানজুরনা, আপনি আমাদের দিকে তাকান, যার একক অর্থ, অর্থ নাই, দুইটা অর্থ নাই, একটা অর্থ, ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, এমন শব্দ যদি আল্লাহ রসুলকে সম্বোধন করত তাহলে এদের জন্য কতই না ভালো হতো। এরপরে বলেন যে আল্লাহ তাআলা এদের ভিতরের কুফরির কারণে, ভিতরে যে আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি নাশকর বিয়াদবি, এটার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করে। সে হুকুম দিচ্ছে যে এই শ্রেণীর মানুষ খুব কম সংখ্যকই আল্লাহর প্রতি ঈমান আনে। এই হলো আয়াতের তর্জমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কিরামকে, ঈমানদারদেরকে যে যারা কষ্ট দেয় এই কষ্ট আল্লাহ রাসূলের যুগে যারা কষ্ট দিত, এই কষ্ট সব কষ্টের মূল কারণ হলো ভিতরের গোমরাই, ভিতরের বক্রতা, ভিতরের বেয়াদবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পরিবেশে একই সময়ে সাহাবায়ে কিরাম থেকে সম্মান আদব অনেক উচ্চ স্তরের পাচ্ছেন, আবার একই সময় কাফেরদের থেকে বেয়াদবি পাচ্ছেন খুব মারাত্মক আকারে। কয়েকটা উদাহরণ দিলে বুঝে আসবে যে ইহুদিরা একদিক থেকে এমন করতেছে, অপর দিক থেকে সাহাবা একরাম কত সম্মান করতেছে। হুদাইবিয়ার সন্ধি, আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন যে আল্লাহ রসুল তওয়াফ করতেছে। সকালবেলা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের কাছে শোনালেন। অভ্যাস ছিল আল্লাহ রসুলের ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে আল্লাহ রসুল স্বপ্ন বলতেন, আর নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন ওহি। উম্মতের স্বপ্ন তিন প্রকার, এক প্রকারের স্বপ্ন হলো সত্য স্বপ্ন, আর এক প্রকারের স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে কুচিন্তা, আর এক প্রকারের স্বপ্ন হলো যা চিন্তা করে সেটাই দেখে। যে স্বপ্নটা গভীর ভিতর রাত্রের গভীর ঘুমের মধ্যে হয়, স্বপ্ন ঘুম ভাঙার পরে স্বপ্নের কথা বিস্তারিত ভাবে সবিস্তরে মনে থাকে, এই স্বপ্নটার ব্যাখ্যার দরকার। তবে স্বপ্ন যেটা দেখা হয় ওইটাই কিন্তু ব্যাখ্যা না, স্বপ্ন আলাদা একটা শাস্ত্র। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সাহাবির ছাত্র, স্বপ্নের ইমাম বলা হয় ওনাকে, রাইসুল মুআব্বিরিন, স্বপ্নের ব্যাখ্যাকারকদের ইমাম। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার যুগের বড় বড় ইমামরা, বড় বড় আলেমরা স্বপ্ন তাবির নেওয়ার জন্য লোক পাঠায়। একবার তৎকালীন যুগের একজন বড় মহাদেশ স্বপ্নের ব্যাখ্যার জন্য লোক পাঠাইছেন, উনি শুনে বললেন এই স্বপ্ন তো আপনার মতো মানুষ দেখার কথা না, কে দেখছে এটা কর। তখন বলে যে হুজুর স্বপ্ন আমি দেখিনি, আমাদের অমুক ওস্তাদ দেখবে, হ্যাঁ অমুক ওস্তাদকে আমার সাথে দেখা করতে বলে। অর্থাৎ স্বপ্ন যেটা দেখে ওটাই না। ইউসুফ আলাইহিস সালামের সময় বাচ্চা স্বপ্ন দেখছিল সাতটা মোটা তাজা গাবি, সাতটা জীর্ণ শীর্ণ গাবি, গাবিতে কোনো সম্পর্ক না, অবস্থা হলো দুর্ভিক্ষের সত্যতা। স্বপ্ন যেটা দেখা হয় এইটা কোনো অবস্থায় ব্যাখ্যা না, ব্যাখ্যার জন্য হাদিসের সবিস্তারে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ওহী, আর উম্মতের নেক বান্দাদের স্বপ্ন ও অনেকটাই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আবার অনেকটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে যখন সাহাবা একরামকে স্বপ্নের কথা বললেন যে আমি তওয়াফ করছি, এ কথা শুনে অনেক সাহাবী আল্লাহ রসুলের সাথে তওয়াফ করার জন্য মদিনা থেকে আসবে উমরা করার জন্য রাজি হয়ে গেল, আগ্রহী হয়ে গেল, সাথে গেলে ঈমান আমল ভালো হয়, জানেওয়ালা মানুষ আমল করা মানুষ সাথে থাকলে। কিন্তু হুদাইবিয়া নামক যেখানে যখন আসলে 1400 লোক নিয়ে আসছে, হুদাইবিয়া নামক যখন আসছে তখন কাফেররা সংবাদ পাঠাইছে যে মক্কার মধ্যে ঢোকা যাবে না, শেষকালে সন্ধি হবে। সন্ধি হওয়ার ক্ষেত্রে কি তিনটা শর্ত, এবছর যাওয়া যাবে না, এবছর ফিরে যেতে হবে, আগামী বছর আসতে হবে, তবে তিন দিন থাকা যাবে, তিন দিনের বেশি থাকা যাবে না। তিন দিন যে থাকবে সেই তিন দিন করে অস্ত্র আনতে পারবে না, শুধু তরবারি থাকবে, আর অন্য কিছু না, ঢাল ঢাল কিছু আনতে পারবে না, তরবারি আমার খাপের মধ্যে থাকবে। তিন নম্বর শর্ত, আমাদের কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে যায় তাকে ফিরে দিতে হবে মক্কায়, আর যদি কোনো মুসলমান কাফের হয়ে মক্কায় চলে আসে তাহলে তাকে আমরা ফিরে দিব। সব শর্ত বিপক্ষে মৌখিক আলোচনা হলো, সাহাবা একরাম অনেকেই শর্ত মানতে রাজি হচ্ছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু এক একটা শর্তের ব্যাখ্যা দিয়েছিলেন। সেই শর্তের ব্যাখ্যা বুখারীতে আছে এভাবে, যে সত্যিকার ঈমান নিয়ে মক্কা থেকে আসবে মদিনায়, আমি শর্তের কারণে তাকে আমি ফিরাই দেব, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য সম্মানজনক স্থানের ব্যবস্থা করে দিবে। আর যে ব্যক্তি বেঈমান হয়ে মক্কায় চলে যাবে মদিনা থেকে, সে হতবাগা, তার কপাল পোড়া, তাকে ফিরে আনার জন্য আমাদের এত পেরেশানি হওয়ার দরকার নেই, তার কপাল হচ্ছে নিজেই পোড়াইবে। এভাবে একটা ব্যাখ্যা দিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী মানতে কষ্ট হচ্ছিল, শেষ পর্যন্ত লিখতে হবে, আদবের বোঝাচ্ছিল লিখতে হবে। লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন, মা কাজা মুহাম্মদ রাসূলুল্লাহ, এরকম বাক্যটা যে মুহাম্মদ ফয়সালা করতেছে যে আল্লাহর রাসূল, কাফের যারা আছে আল্লাহ রসুলের বংশধরের কয়েকজন, তারা বলে যদি মানতাম আপনি আল্লাহ রসুল রসুলুল্লাহ তাহলে তো এই শক্তি করার করতাম না আর আপনার বাধাও দিতাম না, সুতরাং এই চুক্তি নামে রসুলুল্লাহ লেখা যাবে না। অনেকে বারবার অনুরোধ করলে না এই আগে এটা বুঝতে হবে, না বুঝলে আমরা শক্তির সামনে অগ্রসর হবই না। দেখলাম কেউ বুঝতে রাজি না, এই মতে রাজি না। আল্লাহ রসুল বললেন হ্যাঁ মুসা হবে। আল্লাহ রসুল আদব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আলী তুমি মুছে দাও রসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল আপনার নাম আমার হাত দ্বারা মুখ লেখা মুছা সম্ভব না। আল্লাহ রসুল বললেন তাহলে আমাকে দেখাই দাও আমি মুছে দিই। আল্লাহ রসুল হাত দিয়ে মুছলেন আর বলতেছেন ওয়াই কাযাবুনি, যদিও তারা আমাকে অস্বীকার করে কিন্তু ওয়ানা রসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল। একজন মুসার জন্য বাড়াবাড়ি করতেছে মিটিয়ে দেওয়ার জন্য, আর একজনকে মুক্ত বলতেছে সে আদবের খাতিরে কি করবে না বুঝবে না। একই জায়গায় একই পরিবেশে একই সময় আল্লাহ রসুল জুমার বয়ান করতেন, মসজিদে সমস্ত লোক ভরে গেছে দেওয়ালে মানে শেষ পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুল বলতেন বসলেন জুমার খুতবার মতে তোমরা বসে পড়ো তোমরা বসে পড়ো। এক সাহাবি রাস্তায় আল্লাহ রসুল যখন বলছেন বসে পড়ো, উদ্দেশ্য হলো মসজিদের ভিতরে ওনাদেরকে বলছে। এই অবস্থা সাহাবির কানে গেছে রাস্তায় দাঁড়ানো সাহাবি, সাহাবি রাস্তায় বসে পড়ছে। আমরা সবাই জানি সবাই স্পষ্ট যে না রাস্তাওয়ালাদেরকে বসতে বলতেছে না, মসজিদওয়ালাদেরকে বলছে, যারা মসজিদে দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলতেছে, রাস্তায় তো বসতে বলতেছে না। সাহাবি যখন আসলেন বয়ানের সে আমি তো তোমাকে বলি নাই, সাহাবি বলে আল্লাহ রসুল আপনার কথা আমার কানে আসবে যে বসে পড়ো, আর এটা আমি নাম আমি অস্বীকার করবো মানবো না, এটা তো হতে পারে না আমি সাথে সাথে বসে পড়েছি। আদব কাকে বলে? বেয়াদবির কারণে মানুষ কাফের হয়ে যায় কিন্তু গুনাহের কারণে মানুষ কাফের হয়। এটি আল্লাহ তাআলা শেষে বলবেন ওয়ালাকি লানাহুমুল্লাহু বিকুফরিহি, আল্লাহ তাআলা এদেরকে লানত করলেন এদের কুফরির কারণে। কুফরি কি করলো? আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করলো, বিয়াদবির কারণে আল্লাহ তাআলা লানত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার উস্তাদ সাইয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী, অপর দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের চাচার ছেলে চাচাতো ভাই, কিন্তু না সাইয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে এলেন শিখছিলেন। এই এলেন শিখার কারণে সাইয়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যেখানে যাইতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার উটের লাগাম ধরে সামনে হাঁটতে হাঁটতে নিয়ে যাইতেন রাখালের মতো, আর ওনার উস্তাদ সাইয়েদ ইবনে সাবিতকে উটের উপর বসাই নিয়ে যাইতেন। আদব দিনের জন্য, দিনের লাইনে উন্নতির জন্য আদব ভিন্ন অন্য কিছু নাই। আর বিয়াদবির কারণে মানুষ শুরুতে বিয়াদবি করে, অন্তর থেকে ভিতর থেকে বিয়াদবি শুরু হয় আর মুখে সেটা প্রকাশ পায়, আচরণে সেটা প্রকাশ পায়, আচরণে একদিনে প্রকাশ পায় না। বুঝলে? বাপের মুখে মুখে তর্ক করে একদিনে না, আগে যে মার কাছে কেটে পারি যে আব্বা এই করে কেন, আব্বা এই করে কেন, বারবার বারবার বিরক্তি হইতে হইতে তিক্ত হইতে হইতে আচরণে অসন্তুষ্ট হইতে হইতে ভিতর থেকে যখন ভুল হয়ে যায়, ভিতরটা তখন আক্রান্ত হয়ে যায়, তখন একদিন বাপের সামনে মুখোমুখি বলে গেল। যে কোনো মানুষ বিয়াদবি যে করে, এই যে আল্লাহ রসুলকে যে ইহুদিরা টিটকারি করতেছে, এই টিটকারি করতেছে ভিতর থেকে আসার কারণে, বাহিরের কারণ না। আমি অনেক সময় উদাহরণ দিই ছাত্রদের উদাহরণ দিই, আম গাছে অনেক আম হয়, আম গাছে অনেক আম হয় কিন্তু ঝড়ে বাতাসে ঢিলে ইত্যাদি কারণে গাছ থেকে আম পড়ে যায়। গাছ থেকে কোন আমটা পড়ে? সব আম পড়ে না, যে আমের ভিতরে আগে পোকা ঢোকে, আমের ভিতরে আগে পোকা হয়ে আমের গোটাটা আমের গাছের সাথে দুর্বল করে দেয়। দেখতে একই রকম, কোনো সমস্যা নাই, দেখতে একই রকম, আরো ওই আমটা অর্থ লাল হয়ে যায়, একটা পাশ লাল হয়ে যাবে ওই আমটা। এখন যখন পাতা থাকে ঢিল মারে গাছে ঝাঁকি যায়, তখন ওই ভিতরে পোকা আমটা আগে পড়ে যায়, আর কি আমের মধ্যে পোকা নাই এই আমটা সহজে পড়ে না। ইহুদি নাসারা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারাই তাদের সাথে বিয়া তুমি করবে না কেন, বুঝতে হবে ভিতরে আগে আমের ভিতরে পোকা ঢুকছে, এই পোকা আমের ভিতরে শক্তিটাকে নষ্ট করছে, আমের সাথে গোটাটা নরম হয়ে গেছে এবং বাতাসে আমটা পড়ে যাচ্ছে। আদব দিনের জন্য আদব শব্দ, আদবের কারণে মানুষ এত বেশি উন্নতি হয়, মানুষ নেকামলের দ্বারা এত বেশি উন্নতি হয়। ইমাম আদম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদের নাম হাম্মাদ, হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ওনার বোন বলেন যে আমাদের বাড়িতে এমন কোন কাজ নাই যে কাজ ইমাম আজম ইমাম আবু হানিফা করি নাই, সমস্ত কাজ করতো আমার ওস্তাদের আমার ভাইয়ের কাছ থেকে একটি এলেম শিখার জন্য। আমার ভাই যখন শুয়ে থাকতো বসে থাকতো আমার ভাইয়ের পাশে বসে বসে কিতাবের পৃষ্ঠা উল্টাতো, এমন ভাবে উল্টাতো পৃষ্ঠা উল্টাতে যে আমাদের যেন ভাইয়ের কোনো সমস্যা না হয়। ইমাম বুখারীও আছে গণনা যে ওস্তাদ ওনার ওস্তাদ ওনার ওস্তাদের ওস্তাদের সামনে কিতাবের পৃষ্ঠা এমন ভাবে উল্টাতেন যেন এই পৃষ্ঠা উল্টানোর কারণে ওস্তাদের কানে আওয়াজ ফসফস আওয়াজ না হয়। চিন্তা করতে পারি সাহাবায়েকরাম আল্লাহর রাসূলের সামনে এমন ভাবে বসে থাকতেন, আমরা সবাই জানি মনে হয় একটা গাছ দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে, ইচ্ছা করলে পাখি এসে এদের উপর বসতে পারে, তার কারণে আল্লাহর রাসূল থেকে কিছু নিতে পারত, আল্লাহর রাসূল থেকে কিছু নিতে পারত। বাচ্চা হারুন আর রশিদ, বাচ্চা হারুন আর রশিদের ছেলে আসমাই নামে এক ওস্তাদের কাছে এলেম শিখার জন্য পাঠাইল, আসমাই ওস্তাদের কাছে এলেম শিখার জন্য গেছে, শাহজাদা শাহজাদা এলেম শিখতে গেছে। বাচ্চা হারুন আর রশিদ একবার এক দরকারে গেছে, দেখে যে ওস্তাদ উজু করতেছে আর শাহজাদা বদনার পানি ঢেলে দিচ্ছে, বাচ্চা দেখে রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে বলে যে ওস্তাদ আমি তো আমার ছেলেকে আপনার কাছে পাঠাইছি আদব আখলাক শিখার জন্য, ভদ্রতা তালিম তরবিয়া আদব আখলাক শিখার জন্য, সে তো কিছুই শিখি নাই। ওস্তাদ বললেন যে না সে তো শিখছে, সে তো আমার ওজন পানি ঢেলে দিচ্ছে। বাচ্চা হারুন আর রশিদ বলেন যে না এতটুকু না, আমি তো চাই যে সে এক হাতে ওজন পানি ঢেলে দিবে আর এক হাতে আপনার পা ধোয়াই দিবে। বাচ্চা হারুন আর রশিদের মতো মানুষ বাচ্চা তার বিশ্বাস এটা যে আমার ছেলে যার থেকে এলেম নিচ্ছে তার প্রতি এমন শ্রদ্ধা তার থাকতে হবে। সাহাবা একরাম আর ইহুদি নাসারা তৎকালীন যুগে মুনাফিক যারা ছিল তাদের সাথে আল্লাহ রসুলের আচার আল্লাহ রসুলের সাথে তাদের আচারও আর সাহাবা একরাম আচার এবং আসমান জমির ব্যবধান ছিল। আপনাদের কথা বারবার শোনায়, আজকে এক কিতাবে দেখতেছিলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শোনায়, যে মাদানীকে মাদানী মানুষ বলে কেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যখন মাল্টার দ্বীপে বন্দী হয়েছিলেন তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী ওস্তাদের সাথে স্বেচ্ছায় কারাবরণ গ্রহণ করেছিলেন। কারাবরণ করে মাল্টার দ্বীপ ছিল প্রচন্ড ঠান্ডা, আমি এর আগে জানতাম যে উনি একটা বোতলে পানি রাখতেন কিন্তু আজকে এক কিতাবে বলছি বোতলে না, ওজুর জন্য যে বদনা সে বদনায় পানি ভয়ে নিজের পেটের মধ্যে দিয়ে সিজদার মতো উপর হয়ে থাকতেন লম্বা সময়, ওস্তাদ তাহাজ্জুদের সময় উঠতেন তখন এই পানিটা নিয়ে সাইফুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির সামনে দিতেন, উনি এই পানিতে উজু করতেন, উনি জানতেন না কিছুই, ওস্তাদকে কোনোদিন বলেনও না। একদিন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শরীর খারাপ, এইভাবে পানি রাখতে মনে নেই, উনি ঘুমাই গেছেন, তাহাজ্জুদের সময় হয়েছে ওস্তাদ উঠছেন, ওস্তাদ উঠার পরে ওস্তাদ পানি চেয়েছে তাড়াহুড়া ঠান্ডা পানি দিয়ে দিতেন। সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলী বলতেছেন হুসাইন অন্যদিন যে জায়গার থেকে পানি আনো আজকে তো সে জায়গার থেকে পানি আনোনি, বোঝাতে চাচ্ছি এটা যে ওস্তাদের এত বড় ত্যাগ স্বীকার করার পরও কখনো যে ওস্তাদকে বলেন নাই যে হুজুর আপনার জন্য আমি এত ত্যাগ স্বীকার করতেছি, আমরা কি হুজুর আসেন না কেন আসেন না কেন, যেটা ভিতরে থাকে তার চেয়ে আরো বেশি দেখায়, ভিতরে একটা দেখায় উল্টা আর একটা, এটা মোনাফিক, সাহাবা একরামের এমন ছিল না, এটার কোনো লাভ হয় না আরো ক্ষতি হয়। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই ঠান্ডা পানি আনা যখন সাইফুল হিন্দ রহমতুল্লাহ এই কথা জিজ্ঞেস করলেন তখন হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন হজরত আমি তো আজকে আগে আগে ঘুমিয়ে পড়ছিলাম, এইটুক কথা তারা সাইফুল হিন্দ বুঝে ফেলছেন যে আসলে পানি তো ঠান্ডা থাকে, এই হুসাইন আহমদ আমার জন্য পানি গরম করে। এলেমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এভাবে যদি একজন মানুষ বড় কাউকে শ্রদ্ধা করে, আদর দেখায়, তখন তার ভিতরে সত্যিকারে এলে এবং আমল আসবে এবং তার সে অনুসরণ করতে পারবে। আর ভিতরে যদি বিয়াদবি থাকে তাহলে তখন তার এই বিয়াদবির একসময় মুখে প্রকাশ পেয়ে যায়। আর দিনের জন্য শ্রদ্ধা অনেক বড় ভিত্তি, দিনের জন্য শ্রদ্ধা এত বড় ভিত্তি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলী হিন্দুস্তানে এক মসজিদে নামাজ পড়তো। নামাজ পড়ার পরে ইমাম সাহেবের একটা লুকমা, একটা ভুল, উচ্চারণগত ভুল। ইমাম সাহেবের বলছে, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। কি বলেন? না হুজুর আপনার সাথে আমি একটু আপনার রুমে হুজুরা খানায় যাবো। নিয়ে গেলে হুজুরা খানায়, হুজুর দরজাটা বন্ধ করে, দরজা বন্ধ করুন। তারপরে বলুন, হুজুর যদি বিয়াদবি না হয় তাহলে মাফ করেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে, ভারতবর্ষের একজন বড় তৎকালীন যুগে বলতে উনি সবার শীর্ষে এমন একজন বড় ব্যক্তিত্ব, এভাবে বলতে, হুজুর আপনার পিছনে নামাজ পড়লাম, আপনার এই কিরাতের এই জায়গাটা, এই উচ্চারণটা মনে হয় এমন না হলে এমন হলে ভালো। ইমাম সাহেব একবার পানি হয়ে গেল। পানি হয়ে যাওয়ার পরে বলে, হুজুর এই ভুলটা আপনি আমাকে ধরার জন্য মসজিদ থেকে আমার হুজুরাখানায় নিয়েছেন, হুজুরাখানায় যাওয়ার পর দরজা বন্ধ করছেন, দরজা বন্ধ করার পর তারপরে বলছেন কেন, ওইটা করলেই তো হতো। তখন তিনি বলে যে, না আপনার যদি আমি সম্মান ও জায়গা নষ্ট করে দিই তাহলে আপনি অসম্মানিত হলে লোকের শ্রদ্ধা আপনার থেকে উঠে যাবে, আপনারে আর কেউ অনুসরণ করবে না, এই জন্য আপনার প্রতি শ্রদ্ধা ঠিক থাক, এই জন্য আমি এটা করি। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুনেছিলেন ঘটনা, যাচ্ছিলেন জাহাজে স্বর্ণ মুদ্রা চলে, 1000 স্বর্ণ মুদ্রা। খাদেম ছিল অসৎ উদ্দেশ্যে মতলবী, মতলববাদী। খাদেম যখন দেখছে যে 1000 স্বর্ণ মুদ্রা, খাদেম পরে চিৎকার শুরু করেছে যে আমার 1000 স্বর্ণ মুদ্রা হারাই গেছে, চিৎকার শুরু করছে, হাওয়া উপরে কান্নাকাটি শুরু করছে, এই ব্যাগের রোগ, এই গিট্টি দেওয়া, যা যা দেখছে সব। এখন সবাই সিদ্ধান্ত হচ্ছে যে জাহাজ চেক করা হবে, লঞ্চ বা জাহাজ চেক শুরু হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আসছে চেক করেছে, পাই নাই। এখন সে বেচারা তো আর তার উদ্দেশ্য অর্জন হলো না। পরে সব জাহাজ ঠান্ডা হয়ে গেলে পরে আইসে খাদেম জিজ্ঞেস করে, হুজুর কেন, হুজুর আপনার কাছে 1000 স্বর্ণ মুদ্রা ছিল? তখন উনি বলে যে, দেখো আমার 1000 স্বর্ণ মুদ্রা চাইতে মানুষ আমার প্রতি আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, এর কারণে মানুষের হেদায়েত হবে, ফায়দা হবে, আমি দিনই খেদমত করতে পারবো, এটার দাম অনেক বেশি, এই জন্য আমি 1000 স্বর্ণ মুদ্রা নদীতে ফেলে দিয়েছি। এটা বোঝাচ্ছি শ্রদ্ধা। দিনের জন্য যদি কেউ কাউকে, আমার যেটা আমি ছোট মানুষকে যদি শ্রদ্ধা করি, স্নেহ করি, সম্মান করি, তার দ্বারা আমার ফায়দা হবে। আমার যদি বড় মানুষের ভিতরে যদি আমি ভিতরে বিয়াদবি রাখি, তার দ্বারা আমার কোনো ফায়দা হবে না, বরং আমার ক্ষতি হবে, বরং বিয়াদবির কারণে কুপ্তি হয়ে যেতে পারে। দিনের ভিত্তি হল আত্মা। ইমাম সাহেবরা নামাজ পড়ায় পাঠত্য, তার মধ্যে অধিকাংশ অর্থ কি করে কিছুই জানেন না। জোহরের নামাজে আল্লাহ হবে আর কিছুই শোনেন না, আসরের নামাজে আল্লাহ হবে আর কিছুই শোনেন না, মাগরিবের নামাজে এক রাকাতে আল্লাহ হবে আর কিছুই শোনেন না, ঈশার নামাজে দুই রাকাতে আল্লাহ হবে আর কিছুই শোনেন না, আর বাকি যেসব রাকাতে শোনেন তাও শুধু তোরাকেরা আর কিছু শোনেন না। বাকি কি করে? সব বিশ্বাস করতে হবে এবং ইমাম ইমাম সাহেব আল্লাহকে ভয় করে তাদের আমানতদারি রক্ষা করতে হবে। মুক্তাদির মুসলির কাজ হলো বিশ্বাস করা। দ্বীনের লাইনে উন্নতির জন্য মূল ভিত্তি হলো ভিতর থেকে শ্রদ্ধা থাকা। ইহুদি নাসারাদের মূল মারাত্মক ক্ষতি ছিল আল্লাহ রসুলের প্রতি এবং দ্বীনের ভারত বাহকদের প্রতি বিশ্বাস ছিল না তাদের, যার কারণে আল্লাহ রসুলের সাথে ব্যঙ্গ করত, ব্যঙ্গ করে কথা বলত। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাত, জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাত লিখছে যে এক বুজুর্গ শিকার করতে গেছে, খুতবাতে জুলফিকার নামক কিতাবে এক বুজুর্গ শিকার করতে গেছে, শিকার করতে গেলে সাথে খাদে মানে। এখন নামাজের সময় হয়েছে, নামাজের সময় হলে খাদেমকে বলতেছে, ভাই আমরা তো লোক দুজন, আর একজন হলে জামাতের সাথে পড়া যায়, দেখো তো আরেকজন লোক পাওয়া যায় নাই। দূরে দেখতেছে একজন লোক কাক কাটতেছে খালি গায়ে, শুধু সতর টাকা লুঙ্গি পরা, মানুষ যেভাবে খেতে কাজ করে, লোকটাকে যে বলছে, ভাই নামাজের সময় হচ্ছে, নামাজ পড়বে? হ্যাঁ নামাজ পড়বো। এ কথা বলার পরে লোকটা তার হাটকার যন্ত্রপাতি হাতে যা ছিল তাও পুরাল, সেগুলো ফেলে সোজা চলে আসতেছে নামাজ পড়তে। এখন সাথে যে হুজুর বুজুর্গ মানুষ, উনি মনে করছে গ্রাম্য মানুষ, ওজুর কোনো খবর টবর রাখে না, ওজু ছাড়া কিভাবে নামাজ পড়তে হবে? বলতেছে ভাই ওজু করবেন না। তখন সে কাঠুরিয়া বলতেছে আমার তো উজু আছে আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় উজু অবস্থায় থাকি। কিভাবে এটা হুজুর? আমার এলাকায় একজন হুজুর আছে, তাকে আমি মহব্বত করি, মাঝে মাঝে তার কাছে যেয়ে বসে, তার কথা ভালো লাগে আমার কাছে। তার একদিন কথা শুনেছি, ইমানদার মানুষ সবসময় অজু অবস্থায় থাকা দরকার, অজু অবস্থায় থাকলে মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু হয়, এই কথা আমার শুনে ভালো লাগছে, এরপরে থেকে আমি সবসময় অজু অবস্থায় থাকি। ওই বুজুর্গর এই ঘটনা দুর্বৃত্তরা একটা বন্ধু বলতেছেন, একজন কাফুরিয়াও একজন সাধারণ আলেমের প্রতি, দিনদার মানুষের প্রতি শ্রদ্ধা থাকার কারণে সে অজু অবস্থায় থাকতে পারত। দিনের মূল যে ভিত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী আনছিলেন, কোন দলিল ছিল না, শুধু মুখে বলতে। এখন যদি আল্লাহ না করুক আবু জাহেল অব্বা সাহেবা যেভাবে অস্বীকার করছিল, বলতো তুমি সাহেব, তুমি তুমি একজন গণক, তুমি জাদুকর, তুমি কবি ইত্যাদি ভাবে বলতো, ঠিক ছিল কথা, কোনো দলিল নাই তো। কিন্তু ইসলামের মূল ভিত্তি হল বিশ্বাস, বিশ্বাস করা। যদি মানুষ বিশ্বাস যদি কারোর মধ্যে করে জন্মে যায়, বিশ্বাসটা যদি সে রাখতে পারে, তাহলে তার ওই ব্যক্তির দ্বারা তার উপকৃত হতে থাকবে, ফায়দা হতে থাকবে। আর শয়তান বিশ্বাস উঠানোর জন্য ওই ব্যক্তির দোষ তার সামনে সুন্দর করে খুলে খুলে বর্ণনা করায়। এহুদিদের যে স্বভাব ছিল, এর মূল স্বভাব যে আল্লাহ রসুলের প্রতি যে শ্রদ্ধা ছিল না, শ্রদ্ধা না থাকার কারণে তারা বলবে আমাদের প্রতি লক্ষ্য রাখে, কোন জোরনা শব্দ বললো হয় অর্থে একক আমাদের প্রতি তাকান, লক্ষ্য রাখে, এটা না বলে বলে কি রাইনা, আমাদের দিকে তাকা, অর্থাৎ এ রাখা। এটাও অর্থ নেওয়া যায়, আবার রাখার অর্থ নেওয়া যায়। আল্লাহ তাআলা শেষে বলতেছেন ওয়ালাকিন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তাআলা এদের কুফরির কারণে এদের প্রতি লানত দিয়েছে। যেটা শুরুতে বলতেছিলাম, গুনাহের কারণে মানুষ তওবা করলে একসময় মাফ হয়ে যায়, কিন্তু বিয়াদবি যে ছাত্র, যে ব্যক্তি যার ভিতরে বিয়াদবি ঢোকে, তারই আপনি কখনো সোজা করতে পারবেন না। গুনাহের চাইতে বিয়াদবি বেশি মারাত্মক, গুনাহের চাইতে বিয়াদবি বেশি মারাত্মক। কারণ হযরত মাওলানা ভাইয়ের হিন্দুস্তানের একজন বড় মাওলানা হযরত মুফতি ফজলুল আমিনী রহমতুল্লাহ আলাইহির, ওনার আদর্শ ছাত্র জীবনের একটা বাংলাকে উর্দু কিতাব ওই কিতাবে লিখেছে, উস্তাদ ছাত্র যার থেকে যে এলেম শিখে, যার থেকে যে দিনই ফায়দা হয়, তাকে যে যত বেশি শ্রদ্ধা করতে পারবে তার মর্যাদা তত বেশি বাড়বে। উদাহরণ দিচ্ছিলেন, এক উদাহরণ, এক উস্তাদ হাদিস পড়াতেন, বয়স্ক উস্তাদ, হাদিস পড়ানোর অবস্থায় একটা শব্দের অর্থ বুঝতেছেন না বোঝার কারণে ছাত্রদেরকে বলতেছে বেটা তোমরা বসো, আমি অমুক ওস্তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসি। যে ওস্তাদের কাছে জিজ্ঞেস করতে যাবেন সে ওস্তাদ ওনার ছাত্র ছিল একসময়, এখন ওই মাদ্রাসার ওস্তাদ হয়েছে। কারণ ছাত্ররা আশ্চর্য হয়েছে যে আমাদের এত বড় হুজুর, বড় হুজুর, উনি এই শব্দটা ওনার কাছে জিজ্ঞেস করতে যাবে, ছাত্ররা আশ্চর্য হয়ে অলক্ষ্য করতেন। ওস্তাদ কিতাব নিয়ে চলে গেছেন আর এক ওস্তাদের কাছে, যে ওস্তাদ এই মাদ্রাসার একসময় ছাত্র ছিল, এই ওস্তাদের ছাত্র, কিন্তু এখন মাদ্রাসার শিক্ষক। ওই ওস্তাদের কাছে যে বলছে মাওলানা এটার শব্দের অর্থ কি বলেন তো, এখন তো দুইটা পদ্ধতি ছিল, এর ব্যাখ্যা দিয়ে দিবে, বলে দেবে, কিন্তু ওস্তাদের সম্মান রক্ষা করতে হবে, ওস্তাদের কাছ থেকে সে আগে পড়ছে, এই সম্মান রক্ষা করতে যে উত্তর দিচ্ছে যেভাবে সেটা বলা উদ্দেশ্য যে হুজুর আপনি যখন আমাদেরকে এই হাদিসটা পড়িয়েছিলেন তখন আপনি এই অর্থটা আমাদেরকে শুনিয়েছিলেন, আপনি আমাকে এই অর্থ বলেছিলেন, এই ব্যাখ্যা দিয়েছিলেন, এই ব্যাখ্যা আপনাকে আবার আমি শুনিয়ে দিলাম, আপনার এলেমটা আপনাকে দিয়ে দিলাম। যিনি লেখক তিনি লিখতেছেন যে এই ছাত্র ওস্তাদের কথার উত্তর দিয়ে দিল, কিন্তু ওস্তাদের সম্মান রক্ষা হবে, যদি এই কথা না বলে ডাইরেক্ট উত্তর দিয়ে দিত তাহলে ছাত্রদের সামনে ওই বয়স্ক ওস্তাদের সম্মান হানি হইত, বয়স্ক ওস্তাদের সম্মান, এলেম ওয়ালা ব্যক্তির সম্মান রক্ষার্থে উনি এভাবে উত্তর দিয়েছেন, পরবর্তীতে ওই দ্বিতীয় ব্যক্তি ওই মাদ্রাসার সবচেয়ে বড় সাইফলা দিতে। কারণ হলো আদব লাগে, আদব, সাহাবায়ে যুগে যারাই আল্লাহ রসুলের কাছ থেকে ইয়ে কেন আদবের কারণ হয়েছে, যারাই দিন থেকে হেদায়েত থেকে ছিটকে গেছে বিয়াদবের কারণ হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শেষে লানত করতেছে কুফরির কারণে, কোন কুফরি, যেটা ভিতরে আমাদের সবার দিনের লাইনে, হেদায়েতের লাইনে, আমলের লাইনে, হক্কানি আলেম বুজুর্গানে দিনের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে বুঝতে হবে আমার কপাল পুত্র। আমি যতই দিয়ে সাজা হয় না কেন, আমার কপাল পোড়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই পিয়াদের কারণে আমি তাদের কোনো কথা গ্রহণ করতে পারবো না, তাদের কোনো কথা আমার কাছে ভালো লাগবে না, তাদের সব কথায় আমি ব্যাখ্যা তালাশ করবো, সব কথায় আমি উত্তর তালাশ করবো। আর যদি ভিতরে পিয়াদবি না থাকে, মানতে পারি আর না পারি, তাদের প্রতি আমার কোনো খারাপ ধারণা আসবে না, তাদের তো আমি কি বলবো না, তাদের সাথে বিয়াদবি করবো না, তারা এদের কথা বলে যাক, আমি মানতে পারি আলহামদুলিল্লাহ, মানতে না পারি চুপ করে থাকি। এটা বিয়াদবি না আসলে এটা হবে, আর বিয়াদবি আসলে তাদের সাথে বিয়াদবি করলে আমার দুনিয়া আখেরাত বরবাদ হবে। কোন হাদিস শুনলাম শুরুতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাড়ি পাকা মানুষ এবং কোরআনের ধারক বাহক এবং ন্যায়পরায়ণ বাচ্চাকে যে সম্মান করলো, স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করলো। আর আজকের আয়াত থেকেও স্পষ্ট যে ইহুদি নাসারার প্রতি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা লানত করেছেন তাদের ভিতরের গোমরাহির কারণে, বক্রতার কারণে, বিয়াদবির কারণে। এবং শেষে বলে দিলেন এদের অধিকাংশই ইমানদার হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদব ওয়ালা হয়ে দ্বীনের লাইনে ফায়দা অর্জন করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, হুজুর অনেক বাসায় দেখেছি যে মহিলারা বারান্দায় নিজেদের ভিজা কাপড় শুকাতে যায়। প্রশ্ন হলো, মহিলারা নিজেদের কাপড় বারান্দায় শুকাতে দিলে কিছু হবে কি, এ ব্যাপারে আপনি কি বলবেন? মহিলাদের ব্যাপারে এই শরীয়তের মাসআলা পর্দা করা, এই পর্দা করা মহিলাদের যেমন পর্দা করতে হয়, মহিলাদের কাপড়েরও পর্দা করতে হয়। যারা সত্যিকারে পরিপূর্ণ ইসলাম মানতে চায়, এদের মেয়েদের এ সমস্ত কাপড় এমন জায়গা সচরাচর না নাড়া যে জায়গা মানুষের বেকারা পুরুষের নজর পড়বে। আর যদি মেয়েটা বেপরদাই চলে তাহলে তো এর জন্য আর এটা কিছু আসে যায়, কিন্তু উত্তম বা শরীয়তের মাসলা হলো একজন মহিলার ভিতরের যে কাপড়গুলো পরে, যে কাপড় দ্বারা তার সৌন্দর্য বা তার আকৃতি বা তার বিভিন্ন জিনিস স্মরণ হবে, যেটা অমুক মহিলার কাপড়, এ সমস্ত কাপড়ও বেগানা পুরুষকে দেখতে না দেওয়া। আমরা জানি যে কোনো ব্যক্তি মারা গেলে তার লাশ গাইরে মাহারামেরা দেখতে পারবে না, কিন্তু আমার নানু যখন মারা যায়, তখন আমাদের গ্রামের এক ইমাম আমার নানুর প্রতিবেশী দূর সম্পর্কের ভাই বলেছিল যে আমার নানু ওনাকে 32 বছর রেখে খাওয়ায়, তাই উনি আমার নানুকে না দেখে শান্ত হতে পারবেন না। তখন সবাই ওনাকে নানুর লাশ দেখতে দিয়েছিলেন। এরকম ঘটনা বর্তমান সমাজেও হয়ে থাকে, এ ব্যাপারে আপনি কিছু বললে উপকৃত হবে। বেগানা মহিলা যারা মহিলারা মারা যায়, মহিলারা জীবদ্দশায় পর্দা করা তার দায়িত্ব, স্বামী ছেলেদের সাহায্য করা দায়িত্ব, মারা যাওয়ার পরে তার ওয়ারেসদের, তার যারা ওয়ারেস আছে স্বামী ছেলে এদের দায়িত্ব হলে এখন তাকে পর্দা করা, এই লাশটা যেন কোনো বেগানা পুরুষ না দেখতে পারে। যে মহিলার সাথে এই পুরুষের দেখা সাক্ষাৎ যায়, এই এই শ্রেণীর পুরুষটাই সাথে এই মহিলার লাশ দেখতে পারবে। যে পুরুষের সাথে এই মহিলার দেখা সাক্ষাৎ যায় নেই, সেই পুরুষটা এই মহিলার লাশ দেখতে পারবে না। মারা যাওয়ার পরে যদি দেখতে দেওয়া হয় তাহলে ওয়ারেসরা গোনাগার হবে বেশি, মাইয়েদের কোনো গোনা হবে না, আর জীবদ্দশায় যে দেখায় মহিলারা তার গোনা বেশি হবে। এই যে মাসলা যেটা বললো সেটা ভুল হয়েছে, এই দেখা জায়েজ হয়নি। হাদিসে দেওয়া আছে, তোমরা মসজিদে গেলে বসে যেও না, তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে তারপর বসো। আমরা অনেকেই শুক্রবারে জুমার নামাজে আগে যখন গিয়ে দেখি ইমাম খুতবা দিচ্ছেন, তখন আমরা সাথে সাথে বসে যাই। অন্যান্য ওয়াক্ত সময় পড়তে পারলেও জুমার নামাজে আগে খুতবা চলাকালীন অবস্থায় পড়তে পারি না, এমনকি নামাজ পড়ারও জায়গা থাকে না, বিশেষ করে একতলায় বসলে। এ ব্যাপারে আপনি কি বলবেন? তাহিয়াতুল ওজুর নামাজটা মসজিদে ঢুকলে পড়া শুননা, তবে ওই সময়টা নামাজ পড়ার অনুমতি থাকতে হবে, মাসলাগত দিক থেকে নিষেধাজ্ঞা না থাকতে হবে। উদাহরণস্বরূপ মাগরিবের আগে আপনি ঢুকলেন মসজিদে, এখনো তো মসজিদে ঢুকলেন, কিন্তু এখন তো কোনো নফল নামাজ পড়া যাবে, ফজরের সময় আপনি বাসার থেকে সুন্নাত পড়ে এসেছেন হয়তো, এখন মসজিদে ঢুকলেন, এখন তো কোনো নফল বা সুন্নাত পড়া যাবে না। তাহলে যে সময় নামাজ পড়া মাকরুহ বা হারাম সে সময় ঢুকলে তাহিয়াতুল ওযুর নামাজ তখনও পড়া যাবে না, এক মাত্রা। দ্বিতীয় হলো এই যে খুতবা চলতেছে, বয়ান চলতেছে, এই সময় সাধারণত বাংলা খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়লে শ্রোতার বয়ানে ব্যাঘাত ঘটে, এই জন্য সাধারণত এটা পড়া হয়। কিন্তু অন্য ফলের অন্য জায়গায় যে জায়গা শ্রোতা দেখতেছে না, সে জায়গায় যদি বাংলা বয়ানের সময় আমি নামাজ পড়ি তাহলে আমার গোনা হবে না। কিন্তু পরিবেশ রক্ষার্থে অনেক সময় পড়া হয় না, কিন্তু এই তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ এটা দিনের মধ্যে একবার পড়লে বা সপ্তাহে একবার পড়লেও মসজিদের হক আদায় হবে, এটা সবসময় ঢুকলেই যে পড়তে হবে এত আবশ্যক এত ওয়াজে ফরজ কিছু না। প্রশ্ন, এরকম কুকুরকারীকে আল্লাহ মাফ করিবেন না, কুকুর কি বুঝায় বললে ভালো হয়? কুকুর দুই প্রকার, একটা হচ্ছে বড় কুকুর আর ছোট কুকুর। কুকুর হলো আল্লাহকে অস্বীকার করা, এটা হলো যেটা আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় হলো নিয়ামতের নাসুকির করা, এটাও হাদিসে কুকুর হিসেবে বলেছে, এই কুকুরগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বুখারীতে আছে কুকুরুন দুনা কুকুরিন, যে কুকুরের চেয়ে একটা কুকুর ছোট, তাহলে যে কুকুর আল্লাহকে অস্বীকার করা হয় এটা আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহকে একত্ববাদের সাক্ষী বা বিশ্বাস না করবে। শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো বড় শিরক। ছোট শিরক হলো বিভিন্ন কাজকামে এমন কথা বলা, এমন আচরণ করা যেটা তারা বোঝা যায় যে আমি সবকিছু, এটা হলো ছোট শিরক, এগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু বড় কুকুর আর বড় শিরক এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। বড় কুকুর হলো আল্লাহকে অস্বীকার করা, বড় শিরক হলো আল্লাহর সাথে সমকক্ষ কাউকে নির্ধারণ করা। প্রশ্ন, ফেরেশতারা নাকি এক একজন প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করে প্রত্যেক মানুষের সাথে, মাগরিবের সময় থেকে ফজর পর্যন্ত, আর একজন ফজর থেকে মাগরিব পর্যন্ত, এক মসজিদে মাগরিবের আজানের পরে টাকা ওঠানো হয়, ফেরেশতারা নাকি তাদের প্রতিদানের জন্য দোয়া করিতে থাকে, ওই ব্যক্তিকে দানের পূর্ণ সব দান করা হোক, বোঝায় বললে ভালো হয়? আসলে হাদিসে আছে যে আসমান জমিয়ে আল্লাহ তাআলা কিছু দায়িত্বশীল ফেরেশতা আছে, একদল ফেরেশতা আসেন আর একদল ফেরেশতা যান। ফেরেশতারা যখন আসেন জমিনে তখন বান্দাদেরকে পান বান্দারা নামাজ পড়তে, আর বান দ্বিতীয় দল যারা আগের থেকে ছিল এরা যখন এ জায়গাতে যায় তখন এরাও আল্লাহর কাছে এমন সময় যায় বান্দাদের নামাজ পড়াতে অবস্থায় পায়। এই হাদিসটা এরকম, এর অর্থ থেকে হাদিসের ব্যাখ্যাকারকরা বলেন ফজরের নামাজ আর মাগরিবের নামাজ এই দুই নামাজের সময় ফেরেশতাদের ডিউটির পরিবর্তন পায়, এটা ঠিক আছে হাদিসের কথা, কিন্তু বাকি যে দানের কথা আছে এটা যে বলছে তার থেকে শুনে নিতে পারো। হাবিল কাবিল থেকে নাকি মূর্তি পূজা শুরু হয়, কাবিল যখন হাবিলকে মেরে ফেললো তখন কাবিল কাঁদিতেছিল যে আমার ভাইকে কিভাবে জীবিত করিব, তখন শয়তান আসিয়া কাবিলকে বলিল তুমি তোমার ভাইয়ের একটা মূর্তি বানাইয়া পূজা করিতে থাকো, তোমার ভাই জীবিত হইয়া যাইবে, বোঝায় বললে ভালো হয় না, এমন কোন কথার দলিল নাই। বরং এই কথা দলিল আছে কাবিল হাবিলকে মারার পর তার ভাইয়ের লাশ গোপন করার জন্য কাঁধে নিয়ে দৌড়াচ্ছিল বিভিন্ন জায়গায়, কিভাবে দৌড়াবে, তখন কোরআনে কারিমে 6 নম্বর পড়লে আল্লাহ তাআলা বলেছেন ফাবাআথাল্লাহু গুরাবাই, আল্লাহ তাআলা কাক পাঠালে, কাক পাঠায় এক কাক তার আরেকটা মরা ভাইয়ের দেহকে লুকানোর জন্য নখ দ্বারা কি করতেছিল, মাটি খুঁড়তেছিল, মাটি খুঁড়ে সেই মাটির মধ্যে তার ভাইকে রাখতেছিল আরেকটা মরা কাককে। তখন কাবিল আফসোস করে বলল হাই আমি এত নির্বোধ এত অক্ষম যে কাক তার ভাইকে দাফন করতে পারলো আর আমার বুদ্ধি এটা আসি নাই। তখন থেকে কাবিল তার ভাইকে দাফন করে এটা। তবে এই কথা এই যে এর আগে হত্যার নিয়ম ছিল না, হত্যার বিধান ছিল না, কাবিলই প্রথম হত্যা করে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সমস্ত হত্যার একটা গোনা কাবিলের আমল নামা যাবে, হাদিসই আছে এটা আছে, কিন্তু যেটা বলছেন এমন কোনো কথা আমার জানা নেই। 99 জন নারীর মধ্যে একজন বেহেশতে যাবে এটা ব্যাখ্যা জানতে চাই, বোঝায় বললে ভালো হয়, শুধু নারীদের কথা না, 99 100 জনের মধ্যে একজন জান্নাতে যাবে, এক হাদিস আছে বুখারীতে, আর 1000 জনের মধ্যে একজন জান্নাতে যাবে। এটার ব্যাখ্যা এভাবে বলা হয় যে ইয়াজুজ মাজুজ একটা ফেরেশতা আছে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আসবে, এরা আল্লাহ তাআলা নবী যুলকারনাইন ও তাদের এদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে বিশাল দেওয়াল দিয়ে, সূরাতুল কাহাফে আছে, এই দেওয়াল ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভাঙতে থাকে, অল্প একটু বাকি থাকে বলে আগামীকাল ভাঙব, এ কথা বলে চলে যায়, সকালবেলা এসে দিয়ে দেওয়াল দেওয়ার আগে থেকে ঠিক হয়ে গেছে। কিয়ামতের আগে যখন ভেঙে রাত্রে সন্ধ্যা হয়ে যাবে তখন বলবে ইনশা আল্লাহ আগামীকাল ভাঙব, এই ইনশা আল্লাহ বলার কারণে আগামীকাল এসে দেখবে আগের জায়গায় ঠিক রয়েছে, আর অল্প একটু ভাঙলেই ছিদ্র হয়ে যাবে, তখন ছিদ্র করে তারা এই উম্মতে মুহাম্মদ আমাদের মধ্যে চলে আসবে, এদের সংখ্যা অনেক বেশি হবে, এই সংখ্যা ধরলে তাদের মিলে আমাদের মিলে 1000 হলেও আমাদের উম্মতে মুহাম্মদী বা সত্যিকারে জান্নাতি 1000-এ 1 জনই হয়, তাদের সাথে মিলালে ইহুদিরা তারা কেন সব মিলালে, আর তাদেরকে বাদ দিলে বাকি 100 জনের একজনই হবে উম্মতে মুহাম্মাদী সত্যিকারে যারা জান্নাত দিয়ে আখেরি আখেরি মোনাজাত বেদাত বলা হয় কেন? আখেরি মোনাজাত বলতে শেষ মোনাজাত বুঝে বললে ভালো হয়। আখেরি মোনাজাত বেদাত যে বলে তার থেকে শুনবেন, আখেরি মোনাজাতের অর্থ হলো শেষ মোনাজাত, এটা তো বেদাত পার করা ঠিক নাই। আখেরি মোনাজাতকে যদি মানুষ খুব বেশি গুরুত্ব দেয় বা মোনাজাতের স্তর থেকে অনেক উপরে গুরুত্ব দিয়ে দিয়ে চলে যায় তখন সেটা বেদাতের দিকে যেতে পারে, কিন্তু আখেরি মোনাজাত হওয়ার কারণে বেদাত হবে না। আমি ইসলামিক স্বার্থে ওয়াজ মাহফিলে মানুষকে বোঝাইবার জন্য কোনো ব্যক্তির কার্যকলাপ সম্বন্ধে বলিলেই ওই ব্যক্তির সম্বন্ধে গীবত হবে কিনা বোঝাই বললে ভালো হয় না। যে ব্যক্তির অনুসরণ করে মানুষ গোমরা হওয়ার ভয় আছে, এই ব্যক্তির দোষ উম্মতের সামনে বলে দেওয়া ওয়াজে ফরজ, সামনেওয়ালাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফের কিতাব থেকে শুরুতেই দেখবেন যে এক একজন রাবি হাদিসের ব্যাখ্যাকারক বলতেছেন অমুক মিথ্যুক তার থেকে হাদিস নিয়ে না, সে ধোকাবা। অমুক এমন খায়েন দিনের বড় খায়েন হাদিস জাল করে তার থেকে তোমরা কি নিও না, হাদিস নিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা আছে ফাতেমা বিনতে খায়েস নামে এক মহিলা, এসে বলে আল্লাহ রাসূল আমাকে অমুক দুই ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তবে শুনে রাখো, একজন হলে এমন তার লাঠি ঘাড়েতে নামায় না, সবসময় লাঠি ঘাড়ে থাকে বৌরে পিতা, তুমি যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাও তার কাছে যাওয়া কিনা। আর একজন বললে সে এমন নিশ্চয় তার কোনো মালই নাই, টাকা পয়সা কিছুই নেই, এখন তুমি এই দুজনকে চিন্তা ভাবনা করে দেখো তাদেরকে তুমি যাবা কিনা, তবে আমার কাছে জায়দ আছে, জায়দের না হারে তুমি ইচ্ছা করলে এর বিবাহ করতে পারো। এই হাদিস আল্লাহ রসুলের বাণী। এখন যদি বলেন যে দোষ পাওয়া কিবাদ হবে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক, তাহলে বলতে হবে আল্লাহ রসুল কিবাদ করে গেছে নাউজুবিল্লাহ। এটা বর্তমান একটা সিচুয়েশনে মানুষ এটা বলতেছে না, উম্মতকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব হয়ে পড়েছে, ফরজ হয়ে গেছে বাঁচানোর জন্য, দাওয়াত ও তবলীগকে রক্ষা করার জন্য। যে দাওয়াত ও তবলীগের কারণে কোটি কোটি মানুষ হেদায়াত পেয়েছে, আমরা যারা মাঝখানে আছি অধিকাংশ মানুষ পাওয়া যাবে দাওয়াত তবলীগের মাধ্যমে হেদায়াত পেয়েছে। এই দাওয়াত ও তবলীগ যদি ঠিক না থাকে তা দিনের একটা বড় একটা শাখাই ধ্বংস হয়ে যাবে। এই দাওয়াত ও তবলীগকে ঠিক রাখার জন্য আগের উসুলের উপর রাখার জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব হয়েছে মুখ খোলা, তাই মুখ খুলবে। এটা কিবত না, যারা কিবত মনে করতেছে এদের মাতলা বুঝতে গোলা আঘাত লাগছে কোথাও ভুলের কারণে, একদিনের ভুল না বছর বছর আগের ভুল, যে ভুলগুলো ব্যক্তিগত ভাবে সুতরানোর চেষ্টা করা হয়েছে, 50 জন আলেমদের মাসলা দেওয়া হয়েছে যে বিশ্লেষণ আইনে আশেপাশে কথা কয় উম্মতকে গোমরা করেন না, যে কি কোরআন শরীফ তর্জমা না করলে ওয়াজিব তরফ হয়ে যাবে, মসজিদের বাইরে দাওয়াত কোনো দিনের কাজ করবে না, সব গুমরাই, আলেম না টাকা পয়সা নিলে এটা বেশাবৃত্তির মতো হবে, এ ধরনের ওয়াজ বাদ দিয়ে ভালো মানুষ আইনে আনলে বয়ান করতে দিয়ে না, গোড়ায় আর একদের থেকে আইনে জোর করে বয়ান করা যে দ্বিতীয়বার যখন স্ট্রাইক করবে তখন সব মানুষ জানিয়ে ফেলছে। শুরুতে যদি এই দোষগুলো ব্যক্তিগতভাবে যখন ধরে দিয়েছিল তখন সংশোধন হয়ে গেলে মানুষ জানত না, দাওয়াত তবলিগ আর তিন হজ্জতির উসুলের উপর থাকতো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কিতাব আমার রুমে রয়েছে, দেখাতে পারবো, নিজে অনুবাদ করছি, এটাও দেখাতে পারবো যে দাওয়াত তবলিগের মূল উসুল হলো মানুষের মধ্যে তলব পয়দা করা, এলেমের তলব পয়দা করা। দাওয়াত তবলিগ দ্বারা মূল দিনের পরিপূর্ণ কিছুই হয় না, এদের দ্বারা এলেমের তলব হলে সে দিনের উপর উঠতে পারবে, ওলামা কেরামের কাছ থেকে যে দিন শিখবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এমন কোন কাজ দাওয়াত তবলিগে কি করতেন না, ওলামা কেরামের সাথে মাশওয়ারা করা হয়। ওনার ভাতিজা ছিল জামাই শেখ জাকার রহমতুল্লাহ আলী, সফরে যাইতেন হজের সফরে, তখন জাহাজে যাইতে হতো, 3 মাস 4 মাস লাগতো, তবলিগের মতো কোনো কাজ উনি করবেন, অন্য কারোর সাথে উনি মাশওয়ারা না করে ভাতিজার সাথে আগে মাশওয়ারা করতেন। অনেক বিষয় আছে, একবার ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত হলো যে দাওয়াত তবলিগ যে এলাকায় যায় ঠান্ডা থাকবে, পতাকা থাকবে এদের কাছে, কি পতাকা, কালেমার পতাকা। শেখ জাকার রহমতুল্লাহ আলীর সাথে মাশওয়ারা করলেন যে ভাতিজা আমার দাওয়াত তবলিগের সাথে যারা যায় এদের ঠান্ডা থাকবে, ওদের মাঝে আর এ দাওয়াত তবলিগ যুদ্ধের জামাত না, সুতরাং এদের সাথে কালেমার পতাকা রাখা যাবে না, এটা সঙ্গে বুঝছেন আমি ঠিক আছে। আসলে থানবীর রহমতুল্লাহর কাছে বারবার জামাত পড়াতে মুক্তি, তখন মুক্তি আজম খানের মুক্তি কেফাতুল্লাহ রহমতুল্লাহ আলী, ওনার কাছে জামাত পাঠা দেন যে ওলামা কেরাম তার থেকে দেখো তোমাদের কাজের কোনো ক্ষতি আছে কিনা, ভুল আছে কিনা, আর এখন শুরু হয়েছে ওলামা কেরাম বাদ দিয়ে কাজ করো, তাহলে আমরা মনে কিছু করবে কি শিখবেন, তাহলে করতে পারবে বিশ্বের যারা সত্যিকারের দিনের ধারক পাও এরা দয়ার কারণে দাওয়াত তবলিগকে রক্ষা করার জন্য করতেছে। মাদ্রাসা থেকে বের হয়ে তাদের এই কাজ করার মতো সময় ছিল না। মাওলানা আব্দুল মালিক সাহেবের মতো মানুষ, মুফতি জালাল সাহেবের মতো মানুষ যাদের এক মিনিট সময় দিতে পারে না, তারা এটার জন্য এত লম্বা সময় দিচ্ছেন কি জন্য? উম্মতকে বাঁচানোর জন্য, এই অন্ধত্ব থেকে বেঁচে আসেন, ব্যক্তি অনুসরণ থেকে বেঁচে আসেন, মাসরা ভিত্তিক কাজ করেন, তাহলে খামখেয়ালি থেকে বাঁচতে পারবেন। এখন এই থেকে যারা গীবত মনে করে এ ধরনের কথা বলতেছে, এদের আগে বুঝতে হবে এদের উদ্দেশ্যটা কি। তবে হ্যাঁ, সর্বক্ষেত্রে সবার ভদ্রতা শালীনতা মর্যাদা রক্ষা করা চাই, এবং দিনের কাজ এটা দাওয়াত তবলিগ সবার জন্য দরকার। দাওয়াত তবলিগ না থাকলে আমরা কেউই আসতে পারতাম না। এক দুজনের কারণে দাওয়াত তবলিগ দাগি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত, এদের কোনো অবস্থায় কি করা যাবে না, ভাবা যাবে না। যারা আমরা দাওয়াত তবলিগের জন্য আরো বেশি যুক্ত হবে, কিন্তু এ সমস্ত আপত্তিকর জিনিস থেকে পাইতে থাকি। এই যে প্রশ্ন যিনি করছেন, তিনি ওনার উদ্দেশ্য এমন ছিল। এই সমস্ত আলোচনা গুলো কি বাদ না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ এবং তদনুযায়ী আমল করবার তৌফিক দান করুন। প্রশ্ন, পানি হলো বান্দার নিয়ামতের নিয়ামত, এই পানিকে মানুষ বরফ বানিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করবে, বুঝায় বললে ভালো হয়। পানি যদি কেউ সংরক্ষিত করে রাখে, নিজের উপার্জিত উৎপাদিত সেই পানি বরফ করে হোক, বোতলজাত করুক, সেটা টাকার বিনিময়ে বিক্রি করা যায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির পানি রাস্তায় পড়ছে, সরকারি জায়গায় পড়ছে, সেটাকে নিজে নিয়ে বরফ বানায় বোতলজাত করে এটা বিক্রি করা যায় হবে না। নিজের শ্রম দিয়ে যেটা আমি উৎপাদন করছি, উৎপন্ন করেছি বা ঝর্ণা থেকে বের করছি বা আমার জায়গায় পড়ছে, এটাকে বরফ বানিয়ে কোনো কিছু করে করা যাবে? সরকারি পানি, নদীর পানি, আল্লাহ রাস্তার পানি, এগুলো এভাবে বরফটা কোনোভাবেই বিক্রি করা যাবে না। আর নিজের শ্রম যেটা লাগছে ওটা বিক্রি করা যাবে। একটা মসজিদের পাশে দিয়া পাশ দিয়া খোলা ময়লার খাল, সেখান থেকে প্রচুর গন্ধ আসে, নামাজের কোনো ক্ষতি হবে কিনা বোঝো না, নামাজ অসুন্দর হবে। মসজিদের পাশে বাথরুম বা দুর্গন্ধওয়ালা কোনো জিনিস রাখা মাকরু, যার কারণে নামাজের একাগ্রতার মধ্যে বিঘ্নতা সৃষ্টি হয়। মসজিদের মধ্যে এমন ব্যক্তি যার গায়ে দুর্গন্ধ, অন্য নামাজের ক্ষতি হবে, এমন ব্যক্তিও মসজিদে আসতে অনুমতি নাই, কারণ আরেকজন নামাজের কি হবে, ক্ষতি হবে। এমন দুর্গন্ধ যদি থাকে তো ওই নামাজি বা ওই এলাকার দায়িত্বশীলদের উচিত হলো দুর্গন্ধটা দূর করার চেষ্টা করা। আমরা দুলা ভাইয়ের চাচাতো ভাইয়ের ছেলেরা, আমরা দুলা ভাই ও ভাগিনা ভাগিনীর উপর অনেক অত্যাচার জুলুম করেছে। আমি রাগ হইয়া ওই জুলুমকারীর মাথা ফাটাইয়া দিল, হাসপাতালে ভর্তি ছিল 20 দিন। আমার এখন করণীয় কি বোঝাই বললে ভালো হয়। এক নম্বর হলো যে চিকিৎসায় যে টাকা লাগছে সে টাকা আপনার দিতে হবে। 2 নম্বর হলো এদের থেকে মনের থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি এরা মনের থেকে মাফ করে দেয় তাহলে ইনশাআল্লাহ মাফ, আর মাফ না হলে তাদের পক্ষ থেকে যে ধরনের ক্ষতি আপনার হয়েছে ওই ধরনের ক্ষতি ইসলামী রাষ্ট্র যদি থাকতো এ ধরনের কি মাথা ফাটানোর অধিকার তাদের থাকতো। এক সাহাবী, এক মহিলা সাহাবী, এক ইয়াহুদি তার মাথা ফেটলে দিল, হাতের কাছে গরমা ফেটলে দিল, রূপ বের হবে এমন সময় আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসবে। আল্লাহ রসুল বলছেন কে তোমার মাথা ফাটাইছে? ও মহিলা সাহাবি এমন কয়েকজনের নাম বলার পরে একজনের নাম বলছে যে মাথা নিচে, হ্যাঁ তোকে ওই ইয়াহুদিকে আল্লাহ রসুল বলছে যে তুমি কি এই মহিলার মাথা ফেটছো? হ্যাঁ ফেটছি। তখন স্বীকার করছি, স্বীকার করার পরে যেভাবে ফেটছে নিচে একটা পাথর, উপরে একটা পাথর, ওই ইয়াহুদিকে শোয়ায় আর একটা পাথর দিয়ে এভাবে দিয়ে তার মাথা কি করবে, ইসলামের বিধান চলে এটা। কিন্তু যেহেতু এটা বাস্তবায়ন করবে সরকার, এটা আমরা বাস্তবায়ন করতে গেলে অশান্তি পাবে। কিন্তু আপনার উচিত হলো এই আর্থিক জরিমানাটা দিয়ে দেওয়া এবং তার থেকে মনের থেকে মাপ চাওয়া, আপনি যে ভুল করছেন এটা তাকে জানতে দেওয়া। প্রশ্ন, পেশাব করার পর টিস্যু ব্যবহার করার পর কি আবার পানি ব্যবহার করা লাগে? হ্যাঁ, ব্যবহার করতে পারলে ভালো, না করলেও পাক হয়ে যায়। আমরা যে রেডিমেড কেনা পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, এটা তো অর্ধমালা পর্যন্ত লম্বা হয় না, এতে কি সুন্নাত আদায় হবে? অর্ধমালা পড়তো লুঙ্গি বা পায়জামা হলে চলে, পাঞ্জাবি যদি হাঁটুর টাকুর নিচে হাঁটুর নিচে একটু চলে তাহলে পাঞ্জাবির সুন্নাত আদায় হয়ে যায়। পাঞ্জাবি অর্ধমালা পড়তো হয় এতটা জরুরি না, লুঙ্গি বা পায়জামা এটা অর্ধমালা পড়তো হওয়া সুন্নাত। পাঞ্জাবি যদি একটু ছোট হয় তাহলে এটার কারণে সুন্নাতের খেলাপ হয় না, কিন্তু নিচেরটা হবে অর্ধমালা। অর্ধমালা পড়তি টাকু আর হাঁটু এই দুইটার মাঝখানে যেটা আছে সেটা দেখবেন কাকালের জোবার সাহেবদের দেখবেন সবসময় এমন করে। মালান আশরাফ আলী সাহেব আছেন আমাদের সাইকুলা দিচ্ছে বাংলাদেশের নাম করে একজন বড় বড় আল্লাহ আল্লাহ বুজুর্গদের দেখবেন যে এরা সবসময় কি পড়ে। আমি ছাত্র জীবন থেকে যখন 2001 সালে মালিবাগে পড়ি জোবার সাহেবদের বাসা ছিল খিলগাঁও এমন জায়গায়, হুজুর রিক্সায় উঠে আসছে আমি ওই সময় অর্ধমালা পড়তাম, মানুষ আমার টিটকিরি করতো, আমি ধরে নিয়ে আসার পর যে আপনার জোবার সাহেব দেখ এটা একটা বলে দিয়ে মানুষ তো তাদের যোগ্য অর্ধমালা শুননা। আর এটা একটা আধুনিক চিকিৎসাও বল আপনাদেরকে শোনাইছি, জার্মানির বিজ্ঞানীরা যে আমাদের বাংলাদেশ দৈনিক পত্রিকা এসেছিল জার্মানির বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে মানুষের পায়ের গোছার পিছনের অংশে যে রগগুলো থাকে এই রগের যে হরমোনগুলো থাকে এই হরমোনটা যদি খোলা বাতাস পায় তো হরমোনটা সুস্থ হয়, মানুষের যৌন শক্তি ঠিক থাকে। আর এটা যদি সবসময় প্যান্ট শার্ট লুঙ্গি দিয়ে সবসময় ঘষা লাগতে থাকে এটাকে হরমোন তৈরি হতে বাধা হয়, তখন যৌন শক্তি দুর্বল হয়, পায়ের গোছা চিকন হয়ে যায়। ইসলাম যে বিধান গুলো দেয় সে বিধান শুধু ইসলামের ফায়দা না মানুষের মানবকীয় ফায়দা আছে। এই কথা আসলে একভাবে যে এক লোক সমস্ত প্যান্ট গুলো কাইটে উঠা করছে, তখন জিজ্ঞেস করা হয়েছে আপনি কেন, ভাই আমি অমুক পত্রিকায় পড়ছি প্যান্ট উঠা করলে যৌন শক্তি ঠিক থাকে। এই নিয়ত না করে সুন্নাতের নিয়ত করেন, সুন্নাতের নিয়ত করলে তো স্বভাবও হলো। বুঝুন আমার বাসায় এক সদস্য তিনি আগে ঠিক মতো নামাজ কালাম পড়তো না এবং সেটা গুনাহ জানার পর করতো, কিন্তু এখন সে একজন হক্কানি আলেমের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করে এবং জামাতে নামাজ আদায় করে, বাহ্যিক দৃষ্টিতে অনেকটা পরিবর্তন দেখা যায়। একবার সে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করার পরে কান ধরে নিজে একা উঠা বসা করতেছে আর আল্লাহর সামনে কাঁদতেছে, এতে কি তার সকল গুনাহ মাফ হয়ে যাবে? তওবা বলি, তওবা হলো অনুতপ্ততা, কান ধরে হোক উঠা বসা করে হোক নিজের ভিতরে যদি অনুতপ্ততা আছে তাহলে এই অনুতপ্ততা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিতে পারে। তবে মানুষের হক যেটা আছে, মানুষের পাওনা যেটা আছে, মানুষের পাওনা সে পাওনাটা শহীদের থেকেও আল্লাহ তাআলা মাফ করবেন না ওই ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না করানো হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নামাজ রোজার ক্ষেত্রে যে আমি এত বছর নামাজ পড়ি নাই এখন সেগুলো যে আমি কাজ আদায় করতেছি এই যে আমি আদায় যে করি নাই আগে এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের হক ওই ব্যক্তি থেকে মাফ না করালে মাফ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহিহ বুঝ এবং তদন্তে আমল করবার তৌফিক দান করুন। আগামীকাল মসজিদুর রহমান আমরা জুমার দিন শুনেছি, কাকাইল থেকে হয়তো কোনো মুরব্বিও আসবেন, ওলামায়ে কেরাম থাকবেন, বাদ মাগরিব থেকে আজাহতি বয়ান আমাদের দাওয়াত দিয়েছেন, সবাইকে আমরা ঢাকার চেষ্টা করবো ইচ্ছা আল্লাহ। সে রাত্রে আপ্যায়নের ব্যবস্থা আছে, কথাগুলো শুনি বিবেক দিয়ে চিন্তা করি যে ক্ষতির জন্য বলতেছে না আমার ফায়দার জন্য বলতেছে। যদি আমার বিবেকে চিন্তা করার সুযোগ থাকে, হকানে আলেমের সাথে মাশওয়ারা করার সুযোগ থাকে, আমার জানার ব্যবস্থা থাকে, তাহলে আমি জানি শুনি বুঝি মাশওয়ারা করি তারপরে আমি আমার কাজের দিকে অগ্রসর হই, তাহলে এটা হবে আমার জন্য নিরাপত্তা। আর যদি আমি মনে করি যে না কারোর কথা শুনবো না আমার কানে তোলা দিদি আমি যেটা বুঝি এটাই করবো তাহলে তো আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কথা শুনতে তো বাধা নাই, চিন্তা করতে তো বাধা নাই, বিজ্ঞ লোকদের সাথে মাশওয়ারা করতে তো বাধা নাই, এগুলো করলে আমার ভুল সংশোধন হবে এবং আমি সঠিকভাবে কাজ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকবার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারক রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد أننا غنغار غنغار بوشا ما تهيني أمنا ضربة حاد تنسي يا الله أبني مافنا كل ما در آركم ربنا يا مدر غنغار مافنا সমস্ত রকম গুনাহকে মাফ করে দে, আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দে, বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে। আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা জীবিত আছেন এবং তাদের জন্য আমাদের সকলের জন্য হেদায়াতের ফয়সালা করে দেয়। ইয়া আল্লাহ পরিপূর্ণ দিন এবং হেদায়াত আপনি আমাদের সকলের জন্য ফয়সালা করে দেয়। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপ হারা, অনেকে মা হারা, অনেকে বাপ মা উভয়কে হারিয়েছি। ইয়া আল্লাহ শুধু আজকে দুপুরে এক মায়ের জানাজা পড়ে আসছি। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ মা অন্ধকার কবরে, বাপ মা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন, বিশেষভাবে মা সবাই তো ভালোবাসত কিন্তু স্বার্থের বিনিময়ে, মা ভালোবাসতেন মহব্বতের খাতরে, দিলের টানে। ইয়া আল্লাহ সন্তান যেখানে থাকুক না কেন মার মন অস্থির থাকতো, সে মাকে যারা হারিয়েছি, বাপ এত কষ্ট করে আমাদেরকে ভবিষ্যৎ সুন্দর করার জন্য চেষ্টা করেছিলেন, সে বাপকে যারা হারিয়েছি, বাপার কবর দেখার আমাদের আর কিছু দেখার সুযোগ নাই। ইয়া আল্লাহ আমাদের বাপার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বাপার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাপার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ শুধু আমাদের মহল্লা থেকে আর একবার জানাজা পড়েছিলেন এসে হায়দার সাহেব, এবং আজকে যে মাইয়েদের যাই মাইয়েদের জানাজা হল, এবং আরো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শুধু সকলের জন্য আপনি মাগফিরাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বিশেষভাবে আমাদের আত্মা আম্মাকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমাদের যাদের বাপমা জীবিত আছে সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। আমাদের সকলকে সকল প্রকার ফেতনা মুক্ত হয়ে দিনের পথে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ সকল প্রকার ভুল বুঝাবুঝি থেকে ইয়া আল্লাহ বেরিয়ে এসে সঠিক দিন আমাদের সকলের জন্য সহজ করে দেয়। ইয়া আল্লাহ একে অপরের ক্ষতি করা থেকে, একে অপরের দুশ্মনি করা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের যার যে পেরেশানি আছে সেই পেরেশানি গুলোকে আপনি দূর করে দেন, যার অভাব আছে তার অভাবকে দূর করে দেন, যে অসুস্থ তার জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন, যে অসচ্ছল তাদের জন্য সচ্ছলতার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ অনেক ভাই দূর দূর থেকে কোরআনের মহব্বতে দীর্ঘক্ষণ বসে থাকে, ইয়া আল্লাহ কোরআনের সামান্য আলোচনাকে আমাদের সকলের হেদায়াতের অধিনায়ক হিসেবে কবুল করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়াত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে দেন। ইয়া আল্লাহ আপনি তো বড় অন্তর্যামী, আমাদের সকলের মনের খবর আপনি ভালো করে জানেন, আমাদের সকলের মনের সমস্ত নেক আশাগুলোকে আপনি কবুল করে নেন, সমস্ত নেক দোয়াগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমরা যেন সত্যিকার ঈমান নিয়ে কবরে যেতে পারি, আপনার নেক বান্দারা যাদেরকে আপনি মহব্বত করেন তাদের অনুসরণ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদের সাথে দুশ্মনী রাখলে বেঈমান হয়ে যেতে হয়, গোমরাহ হয়ে যেতে হয়, তাদের সাথে দুশ্মনী রাখা থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ নবীর ভালোবাসা, নেক বান্দাদের ভালোবাসা ঈমানের অংশ, সেই ঈমানের অংশ আপনি আমাদের সকলকে পরিপূর্ণভাবে লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আজকে মারা গেলে কালকে দুই দিন, আজকে আমার বাড়ি আমার গাড়ি আমার সন্তান বলতেছে, কালকে মারা গেলে তো কেউ আমার সাথে যাবে না। ইয়া আল্লাহ সব কিছু ঠিকমতো চলবে কিন্তু আমি আখেরাতের দিকে চলবো। ইয়া আল্লাহ সে অন্ধকার খবরকে যেন আলোকিত করে নিয়ে যেতে পারি। ইয়া আল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি সেই ফয়সালা করে দিয়ে। ইয়া আল্লাহ ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি। ইয়া আল্লাহ ডান হাতে আমল না মানে হাসতে হাসতে আপনার সামনে হাজির হয়ে জান্নাতে যেতে পারি সেই ফয়সালা করে দেয়। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে কবুল করে নে। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين